فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان. বাচ্চাদের লালন পালন সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আজকে হচ্ছে আলোচনা বাচ্চাদের মধ্যে সমতা রাখার বিধান, আদল ও ইনসাফ। ন্যায়পরায়ণতার নির্দেশ দিয়েছেন রব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল। আল্লাহ পাক আদল ও ইনসাফ, ন্যায়পরায়ণতার নির্দেশ দিচ্ছেন, ওয়াল ইহসান সদাচরণের নির্দেশ দিচ্ছেন। এটা হচ্ছে আম, প্রত্যেকটি ক্ষেত্রেই মানুষ ন্যায়পরায়ণ থাকবে। তাই আপনারা এই হাদিস জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন 7 গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে বিশেষ ছাউনি। আর তিরমিজির একটি রিওয়ায়াত এসেছে, আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। এদের মধ্য থেকে একজন হলেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। তো এই যে নেতা, আপনি গৃহকর্তা, আপনি বাপ, আপনিও নেতা। স্পষ্ট কিনা? সমাজের নেতা, গ্রামপতি, আপনিও নেতা, সর্দার, রাষ্ট্রপ্রধান, মুলক পরিচালনাকারী, আপনিও নেতা। তো এই প্রত্যেকটি ক্ষেত্রেই আপনি নেতা হিসাবে, গৃহকর্তা হিসাবে, আপনাকে আপনার বাচ্চাদের সাথে ন্যায় আচরণ করতে হবে। যদি এদিক সেদিক করেন তো হবে না। লোকজন শুধু মা বাবার হক আদায় সম্পর্কে আলোচনা করেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের হক সম্পর্কেও আলোচনা পেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ, আপনি মা হয়ে গেছেন, বাপ হয়ে গেছেন, শুধু বাচ্চারা আপনাকে দেখবে আর আপনি বাচ্চাদেরকে দেখবেন না, নিয়মতান্ত্রিক এটা হতে পারে না। এজন্য অনেকেই আমার কাছে এসে কান্দে, কোনো কোনো মা বাপ এরকম আছেন, বাচ্চাদেরকে সমান চোখে দেখেন না। হয়ে যায় এর মাধ্যমে হয়ে যায় জুলুম। তাই আজকে একটি হাদিস পেশ করছি, আর এর সাথে সাথে দুটি ফতোয়া পেশ করবো আপনাদের সামনে। হাইয়াতু কিবারুল উলামা শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির সহি রয়েছে এতে। প্রথম হাদিস, আন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুমা কাল, تصدق علي أبي ببعض ماله فقالت أمي لا أرضى حتى تشهد رسول الله صلى الله عليه وسلم فانطلق أبي إلى النبي صلى الله عليه وسلم ليشهده على صدقتي فقال له رسول الله صلى الله عليه وسلم أفعلت هذا بولدك كلهم قال لا قال اتقوا الله واعدلوا في أولادكم فرجع أبي فرد تلك الصدقة متفق عليه وفي رواية إني لا أشهد على جور وفي رواية قال أيسرك أن يكونوا إليك في البر سواء قال بلى قال فلا إذن نعمان بن بشير رضي الله عنه برناكنا রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, তাসাদ্দাক আলাইয়া আবি বিবাদি মালিহ, আমার আব্বু আমাকে তার মাল হতে কিছু একটা দিলেন সাদাকা। এর দ্বারা বোঝা গেল ছেলেদেরকে দিল এটা একটা একরকম সাদাকা, এতেও সাদাকার সব রয়েছে সুবহানাল্লাহ। কারণ তিনি এখানে তাসাদ্দাকা আলিয়া বলছেন, মানে তাকে তার বাপ দান করলেন কোন একটা মাল। ফকালত উম্মি, তখন আমার আম্মা বললেন, তার আম্মু বললেন, লা আরদা, আপনি যে নুমানকে এটা দান করলেন এতে আমি খুশি না, সন্তুষ্ট না, যতক্ষণ পর্যন্ত আপনি এক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী না বানাবেন। তাহলে আপনি যান মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলুন আপনি আপনার বাচ্চাদের মধ্য থেকে এক বাচ্চাকে এই মাল এই সাদাকা করেছেন। স্পষ্ট কিনা? তখন فانطلق ابي الى النبي صلى الله عليه وسلم ليشهده على صدقتي, আমার আব্বু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যেন নবীকে সাক্ষী বানান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন সাক্ষী, তিনি যে তার বাচ্চাকে এটা দিয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আফআলত হাযা বিওয়ালাদিকা কুল্লিহিম, তুমি এই যে সাদাকা করেছো বা এই যে একটা দান করেছো তোমার বাচ্চা এই বাচ্চাকে নুমানকে, এরকম কি তোমার সবকটি বাচ্চাকে দিয়েছ? ভালো করে বুঝেন। তিনি বললেন, লা, দেইনি, শুধু একেই দিয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু ফি আওলাদিকুম, তোমরা ভয় করো আল্লাহকে আর তোমাদের বাচ্চাদেরকে, বাচ্চাদের মাঝে তোমরা সমতা বজায় রাখো। কথা বুঝছেন? একজনকে বেশি দিতে পারবেন না, একজনের সাথে সম্পর্ক বেশি, বাহ্যিক সে হয়তো একটু খেদমত করে, তাই আপনি তাকে দিয়ে গেলেন বেশি, আপনার নিজের মাল জায়েজ না। তাই সন্তানদের হক রয়েছে মা বাবার উপর, শুধু মা বাপ আপনারা খুব খুশি বয়স্ক হয়ে গেছেন, শুধু সন্তান আপনার খেদমত করবে আর আপনার জন্য দোয়া করবে, আলহামদুলিল্লাহ। আমরা তো সবাই দোয়া করি কিনা, রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। কিন্তু শুনেন, আপনি যদি একটু ব্যতিক্রম করেন তাহলে এটা হয়ে যাবে জুলুম। দেখবেন পরে আরও হাদিসের আরও অংশ অন্যান্য রেওয়ায়ত দ্বারা বলছেন, ফরজা আবি ফরাদ্দা তিলকা সাদাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার আব্বু ফিরে আসলেন, এসে তিনি ওই সাদাকা ফিরিয়ে নিলেন, আমাকে যা দিয়েছেন এটা আবার নিয়ে গেলেন। হাদিসটি বুখারি এবং মুসলিমে এসেছে। অন্য রিওয়ায়েতে এসেছে, ইন্নি লা আশহাদু আলা জাউর, আমি জুলুমের ক্ষেত্রে সাক্ষী হতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে এটা বোঝা গেল, এক বাচ্চার উপর আরেক বাচ্চাকে প্রাধান্য দেয়া, দান দক্ষিণায়, এটা হবে জুলুম। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশির রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সাক্ষ্য দান করেননি, বলেন লা, অন্য ফর্মে এসেছে। আপনারা হয়তো সম্পূর্ণ হাদিস উল্লেখ করেননি, আশহিদ আলা হাদা গাইরি, এক্ষেত্রে তুমি আমি ছাড়া অন্যকে সাক্ষী বানাও, আমি সাক্ষী হতে পারি না, কারণ আমি জুলুমের পক্ষে সাক্ষ্য দিতে পারি না। সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। অন্য রিওয়ায়েত এসেছে, আয়াসুরুকা আই ইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়া, তোমার কি ভালো লাগে এই সব বাচ্চা তোমার সন্তানাদি যারা রয়েছে ওরা সবাই যেন তোমার সাথে ভালো ব্যবহার করে, তুমি কি এটা চাও? আচ্ছা বলুন তো, আমাদের যাদের বাচ্চারা রয়েছে বাচ্চা সবাই চাই না ওইসব বাচ্চা যেন সবাই যেন আমার সাথে ভালো আচরণ করে, সবাই যেন আমার ফরমাবরদার হয়ে চলে, ঠিক না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশিরকে বললেন রাদিয়াল্লাহু আনহু, তুমি কি চাও, তোমার কি ভালো লাগে ওরা সবাই যেন তোমার সাথে সদ্ব্যবহার করে সমানভাবে? তিনি বললেন হ্যাঁ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফালা ইদান, অতএব তুমি এই অবস্থায় শুধু ওকে সদকা করো না। এই গেল কোন মালের ক্ষেত্রে, যে মাল তার নিজস্ব, যে মাল বাবার নিজস্ব। বাকি রয়ে গেছে যদি ছেলে কামাই করে, ছেলে আপনাকে আপনার কাছে পয়সা রেখেছে কামাই করে আমানত, আপনি তার মাল আরেকজনকে দেবেন তার অনুমতি ছাড়া, এটা কি জায়েজ হবে? ব্যাপারটা বুঝবেন। এই ক্ষেত্রে দুটি ফতোয়া পূর্বে বলেছি, আপনাদের সামনে পেশ করব। এই ফতোয়া দুটি শুনেন। এক ভাই প্রশ্ন করেছেন, সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের কাছে, আর ওই সময় যারা ছিলেন মেম্বার তাদের প্রধান ছিলেন শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলী। আর এখানে কয়েকজনের দস্তখত আছে, শেখ আবদুল্লাহ বিন কুউদ, আবদুল্লাহ বিন উদাইয়ান, আব্দুর রাজ্জাক আফিফি রহমতুল্লাহ আলাইহিম, বলছেন ইদা কামা শখসুন বি ইরসালি নুকুদিন লিওয়ালিদিহি ليحفظ له كأمانة عنده لدى عودته إلى بلده أو تحويل الوالد باستثمارها أو تحويل الوالد باستثمارها له للابن، ثم قام الوالد بشراء قطعة أرض لنفسه وسجلها باسمه، فهل للوالد أو للولد أن يطلب من والده أن يقوم بتسجيل الأرض باسمه باسم الابن أم يطالبه بأن يعطيه نقوده التي سبق أن أرسلها إليه أم ماذا يفعل في هذه الحالة؟ প্রশ্ন হচ্ছে, এক ব্যক্তি কিছু পয়সা পাঠিয়েছে তার বাবার কাছে, তার ওয়ালিদের কাছে, তিনি যেন তার মালের হেফাজত করেন, আমানত হিসেবে তার কাছে রেখেছে, কিংবা বাপকে এটা দিয়েছে এজন্য যেন এটা কাজে লাগান ব্যবসা বাণিজ্য ইত্যাদি, কিন্তু বাপ কি করলেন, কিন্তু বাপ করলেন তার নিজের জন্য জমিন কিনে নিলেন আর নিজের নামে লিখে নিলেন, এরকম করেন কি না? এই অবস্থায় তিনি বলছেন, তার প্রশ্ন, আর এটা হয় আমাদের দেশে বেশি, আমাদের দেশে কম হয় না বেশি, বেশিরভাগ মানুষ এই এরকম প্রশ্ন করে, বেশ কয়েকজন আমার কাছে প্রশ্ন করেছে আর কান কেঁদেছে, বুঝতে পারছেন, হোয়াটসঅ্যাপে আমাকে হয়তো একের অধিক মানুষ হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছে, জানি না মনে হয় না বাহিরের বলা হয় সব তো আমি খেয়াল করি না। দিলেন বাপের কাছে আমানত, বাপ জমি কিনলেন তার নিজের নামে, এই অবস্থায় প্রশ্ন, সন্তান কি তার বাপের কাছ থেকে, বাপের কাছে বলতে পারে যে তার বাপ যে জমি কিনেছেন আর তার নাম নিয়ে রেজিস্ট্রেশন করেছেন, ওই নাম যেন বা রেজিস্ট্রেশন যেন পাল্টিয়ে দেন, অর্থাৎ তার নামে করার জন্য তাকে কি বলতে পারে? কিংবা সে কি তার বাপকে বলতে পারে আমি যে পয়সা পাঠিয়েছিলাম ওই পয়সা আমাকে দিয়ে দিন? তো এই অবস্থায় এরকম করতে পারে কি না কি করবে, এটা হলো প্রশ্ন। স্পষ্ট কিনা প্রশ্নটা? জবাব দেখেন, إذا كان الواقع من حالك ما ذكرت فلك أن تطلب حقك من أبيك بالمعروف. তুমি যে প্রশ্ন করেছো, যা প্রশ্নে যা উল্লেখ করেছো তা যদি সঠিক হয় তাহলে তুমি তোমার বাপের কাছ থেকে ন্যায়সঙ্গতভাবে তোমার হক তলব করতে পারো। বুঝতে পারছেন? ন্যায়সঙ্গতভাবে বলেছেন মারুফ তরিকায়, মানে ন্যায়সঙ্গতভাবে তোমার বাপ থেকে তুমি তোমার হক তলব করতে পারো, তবে তুমি যা পাঠিয়েছ যদি সে এরকম হয় তার নিজ প্রয়োজনে খরচ করে তাহলে সেটা ভিন্ন। বুঝবেন? কারণ বাপের বরণ পোষণের দায়িত্ব কার? ছেলের। তো নিজ প্রয়োজনে খরচ করলে অসুবিধা নেই, তুমি তার কাছ থেকে পয়সা চাইতে পারবে না। আর যদি প্রয়োজন নয়, যেমন এখানে যে তিনি জমিদার নিমে নামে রেজিস্ট্রেশন করে রেখেছে, স্পষ্ট তো এটা প্রয়োজন না। হয়তো এরকম আমি মারা গেলে সবাই আমার সন্তানেরা সবাই নিয়ে যাবে, তাই না ভাই? ইয়া আল্লাহ, মুশকিল। বুঝবেন মা বাপ, ভয় করতে হবে। আমিও বাচ্চার মা বাপ, আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে থেকে যারা আছেন বুঝেন, এই রিসালা, এই মেসেজ প্রত্যেকটা মুসলমানের কাছে পৌঁছানো উচিত। সন্তানকে মা বাবার হক নিয়মতান্ত্রিক আদায় করতে হবে, আর মা বাপকে সন্তানদের হক নিয়মতান্ত্রিক আদায় করতে হবে। মা বাবার হক বেশি, এর মধ্যে সন্দেহ নেই। আপনারা অনেক আলোচনা শুনেছেন আর সবাই বিশ্বাস করে, সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি হক যাদের তারা হচ্ছেন আপনার আমার নিজেদের মা বাপ, এর মধ্যে কোনো ইশকাল নেই, কথা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী হিসেবে নবীদের হক ওইটা আরেকটা, কিন্তু বাকি সাধারণত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি হক হচ্ছে আপনার মা বাবার হক আপনার উপর। কিন্তু তার মানে কি মা বাপ সন্তানদের সাথে ন্যায় আচরণ করবেন না, সাম্যের আচরণ করবেন না? লা, যদি সমতা রক্ষা না করেন তাহলে আপনারা হাদিসটি শুনেছেন এটা কি হচ্ছে বলুন। এজন্য প্রত্যেক মা বাপকে ন্যায়ভাবে আচরণ করা উচিত বাচ্চাদের সাথে। এরপর বলছেন তুমি তোমার বাপের কাছ থেকে চাইতে পারো তোমার হক ন্যায়সঙ্গতভাবে, তুমি চাওয়ার পরে যদি তিনি তোমার ডাকে সাড়া দেন তা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলছেন, আর যদি সাড়া না দিতে কী করবে? তারা বোঝা গেল যে এখানে সাড়া দেয়া তার উপর ওয়াজিব, ওইটা তিনি বললেন না, কারণ মা বাবার হক বেশি, তো মা বাবার সাথে নরম আচরণ করতে হয়। কথা বললে আপনি উফ শব্দ বলবেন না মা বাবার সামনে, কিন্তু আপনি যে মা বাবার থেকে হক তলব করবেন আপনাকে নিয়মতান্ত্রিক তলব করতে হবে, আঘাত দিবেন না যথাসাধ্য। কারণ বলছেন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি আর তোমার মা, তোমার মাল তোমার বাপের। এই হাদিসটি যদি সহি মানাও যায় তাহলে তার মানে এটা নয় যে তুমি যাই কামাই করবে সবই তোমার বাপের, লা। কারণ আপনারা মিরাজ সংক্রান্ত আয়াতে আল্লাহ পাক বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয্জাকারি মিছলু হাজ্জিল উনসাইয়াইন, এরপরে বলেছেন মা বাপ যদি থাকে, বাচ্চা মারা গেছে, বাচ্চার সম্পদ রয়েছে, মা বাপ আছেন, মা বাবার নির্ধারিত সম্পদ আছে কিনা আপনারা সবাই জানেন তো, ছেলে মারা গেছে, মা বাপ আছেন, মা বাবার নির্ধারিত সম্পদ রয়েছে, যদি ছেলের বাপের উপস্থিতিতে ছেলের সম্পদ যদি ছেলের না হয় তাহলে তো সব নিয়ে যেত বাপ, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়ভাবে বণ্টন করেছেন, সুবহানাল্লাহ। অতএব খবরদার, ছেলের হক বাপ আপনি ছিনিয়ে নেবেন না, মা আপনি ছিনিয়ে নেবেন না, আপনার যতটুকু অধিকার আছে ততটুকু আপনি নিন, নিয়মতান্ত্রিক নিন, আর বাচ্চাদের মাঝে আপনি সমতা বজায় রাখুন। খবরদার, আপনি মা, আপনি আব্বু, আল্লাহকে ভয় করতে হবে আপনাকে, বাচ্চাকে যেভাবে ভয় করতে হবে আল্লাহকে আপনার ব্যাপারে, ওইভাবে আপনাকেও ভয় করতে হবে আপনার বাচ্চাদের ব্যাপারে আল্লাহকে। কথা বলছেন? কারণ আমি বলিনি, আমার নবী আপনার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন, হে আম্মু হে আব্বু আপনাদেরকে বলছি, ইত্তাকুল্লাহ ফি আউলাদিকুম, নবীর ফরমান সাল্লাহ আলহি ওসাল্লাম, ইত্তাকুল্লাহ ওয়াদিলু ফি আউলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো আর বাচ্চাদের মাঝে আদল ও ইনসাফের বা সমতা বজায় রাখো। আচ্ছা আরেকটা প্রশ্ন দেখেন, দাল্লাতি নুসুসুস শারঈয়্যা আলা আন্না আয-যাওজা ইয়ারিসু নিসফা মালি আয-যাওজা ইযা লাম ইউজাদ লাদীহা ওয়ালাদ ফা ইন কানা লাহা ওয়ালাদুন ফালাহু আর-রুবউ মা আনা হাযা আন্না আল-ওয়ালাদা ইয়াহজুবু ওয়া ফী মাররাত কাসীরা। এরপরে লাস্টে বলছেন, প্রশ্ন আর কি সংক্ষিপ্ত করে নিচ্ছি, কেউ কেউ মনে করে যে মা বাপ যদি জিন্দা থাকে বা বাপ জিন্দা থাকে তাহলে বাপের কোনো ছেলের কোনো হক নেই। এর জবাব আগে যে আমি বলেছি তাই হয়ে গেছে। কোনো কোনো লোক মনে করে বাপ জিন্দা তো আর বাচ্চা যাই কামাই করবে সবই হবে বাপের, লা একথাই তিনি বলেছেন, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম মিন শেষ পর্যন্ত। অতএব বোঝা গেল ছেলের হক রয়েছে, মেয়ের হক রয়েছে, তারা যদি নিজেরা কামাই করতে পারে এই অবস্থায় বাপের তার সম্পূর্ণ মালের উপর অধিকার না, ততটুকু অধিকার যতটুকু তার প্রয়োজন হয়, এর থেকে বেশি না। আপনি আপনার মা বাবাকে খাওয়াতে হবে ফরজ, সন্তানদেরকে খাওয়াতে হবে ফরজ, বুঝতে পারছেন? আপনি ধনবান আর আপনার ছেলেদেরকে এরকম রেখে দিলেন, হবে না, ওদেরকে খাওয়াতেই হবে, মা বাপকে খাওয়াতে হবে ফরজ। এমনিভাবে বাপের যদি আরও ছোটো মোটো সন্তান বন্ধন থাকে ওদের রক্ষণাবেক্ষণ আপনার দায়িত্বে আসবে, এগুলো হচ্ছে তার প্রয়োজন অনুযায়ী, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত তাকে দেয়া এটা আপনার উপর ওয়াজিব না। যদি কেউ দেয় ওটা হবে তার পক্ষ থেকে এটা সদাকা, নফল সদাকা হিসেবে, ভালো করে বুঝবে তো কী হবে, নফল সদাকা, কিন্তু ওয়াজিব না। তাই মা বাবাকে যে বিষয় নিয়ে আজকের আলোচনা তা হচ্ছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ নির্দেশ দিয়েছেন আদল আর ইনসাফের, ন্যায়পরায়ণতার এবং ইহসানের, সৎ আচরণের। তো আল্লাহ আমাদের সকলকে হক আদায় করার তৌফিক দান করুক, মা বাবার হক আদায় করার তৌফিক দিন, বাচ্চাদের হক আদায় করার তৌফিক দিন, এতে যেন আমরা ত্রুটি না করি, মা বাবা যেন ত্রুটি না করেন আর ছেলেরাও যেন ত্রুটি না করেন। খবরদার, এক বাচ্চাকে আরেক বাচ্চার উপর যেন মা বাবা প্রাধান্য না দেন, কারণ এটা হচ্ছে জুলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুয-যুলমা ফাইন্নাল-যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বাঁচো কারণ কিয়ামতের দিন জুলুম অন্ধকার হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ, ওই কিয়ামতের দিনকে সবাইকে ভয় করা উচিত। ইত্তাকুশ-শুহা ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমরা অতি লোভ থেকে বাঁচো, তোমার বাচ্চা যতটুকু দেয় সে কামাই করে তুমি তার সাথে ভালো ধারণা রাখো, বাচ্চা তোমার হক নিয়মতান্ত্রিক আদায় করবে তুমি তার জন্য দোয়া করো, আল্লাহ তাকে দিন, তার রিজেক প্রশস্ত করে দিন। কিন্তু আপনি এরকম যে বাচ্চা দিক বাবা দিক, কোনোদিন বললেন না বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমাকে জাযায়ে খায়র দান করুন, এরকম আছে কিন্তু কিছু মা বাপ বুঝেই না দোয়া আছে কিনা, আপনার বাচ্চাকে বাচ্চার জন্য দোয়া দিবে, বাচ্চাও তোমার জন্য দোয়া দিবে আর তুমিও তোমার বাচ্চাদের জন্য দোয়া করবে। এমনকি দেখেন স্বয়ং রব্বুল আলামিন বাচ্চাদেরকে আমরা কীরকম বাচ্চাদের জন্য দোয়া করবো তা শিক্ষা দিয়েছেন সূরাতুল ফুরকানের শেষের দিকে, বলেননি আল্লাহ বলেন, والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما, হে রব, হে আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের মালিক, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, তুমি আমাদের স্ত্রীদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের চোখের শীতল বানাও। চোখের কি বানাও? শীতল। বাচ্চা বাচ্চাদের জন্য দোয়া করতে হয়, আল্লাহ আমার বাচ্চাদেরকে তুমি নেক বানাও। যদি বাচ্চা নেক না হয় তাহলে চোখের শীতল হবে? দুনিয়াতেই পাওয়া যাবে তার বদলা, আর আখেরাতে কি হবে আল্লাহ আলাম। তাই বাচ্চাকে আপনি পথ দেখাবেন এবং বাচ্চার হক আদায় করবেন। আর বাচ্চার জন্য তো ওয়াজিব, মা বাবার হক সম্পর্কে তো সবসময় আমরা আলোচনা করি, যেখানেই দেখবেন সেখানেই মা বাবার হক। সুবহানাল্লাহ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا تمر رب تمكي نردش ديه چن তোমাকে তোমার উম্মতদেরকে নির্দেশ দিচ্ছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর কারো ইবাদত করবে না। তো ইবাদত কার করবেন আপনারা? সবাই করেন তো? আচ্ছা, এখন তো বললেন ঠিকই আছে, কিন্তু মাঝে মধ্যে যদি বাবাকে ডাকেন তাহলে ঠিক না? মাঝে মধ্যে ওখানে গেলেন, ওই দরগায় গিয়ে একটু নজর পেশ করলেন, সব নষ্ট হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, যাই হোক, দুই একটা কথা বলতে হয় আর কি সামনে, আর মাত্র 5 মিনিট আলোচনা। এরপরে কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, মা বাবার সাথে সদাচরণ করবে, মা বাবার ভালো সাথে ভালো ব্যবহার। এরপরে কি বলছে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার কাছে যদি তোমার মা বাপ বার্ধক্যে উপনীত হন কিংবা দুইজনের একজন অথবা উভয়, তাহলে ফালা তাকুল্লাহুমা উফ, তুমি তাদের সামনে উফ বলবে না, মানে এমন শব্দ বলবে না যার কারণে তারা কষ্ট পান। কথা বুঝছেন? ফালা তাকুল্লাহুমা উফ, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। অনেকে আছে মা বাবার কাছ থেকে হক নেওয়ার জন্য ধমক দেয়, হাদা হারাম, বুঝতে হবে। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম ভাবে তুমি কথা বলবে, নম্রতার সাথে। আর কি করবে? ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, দয়ার আর নম্রতার ডানা তাদের সামনে তুমি বিছিয়ে দিবে। দয়া নম্রতার ডানা তাদের সামনে বিছিয়ে দিবে। আর দোয়া করবে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আর বলবে ও রব আমার মা বাবাকে তুমি ওইভাবে রহম করো যেভাবে তারা শৈশবকালে আমার লালন পালন করতে গিয়ে আমার উপর রহম করেছেন। মা বাবার হক আদায় করতে পারবো আমরা? মা বাবার তো হক সবার উপরে, সন্দেহ নাই, কিন্তু কথা হচ্ছে মা বাবাকে, আম্মুকে আব্বুকে ওই রকম হওয়া উচিত, আম্মু আব্বু সব বাচ্চাদেরকে সমান দেখবেন। যদি কোনো ছেলে বেশি কামাই করে আলহামদুলিল্লাহ, আরেক ছেলে কামাই করতে পারছেন না, এজন্য কি আপনি ওই ছেলের সব সম্পদ তার জন্য নিয়ে যাবেন? হয়তো আপনি বলতে পারেন বাবা আল্লাহ তোমাকে নেক বদলাবে, কিছু কিছু সাহায্য করো, সহযোগিতা তোমার ভাইকে দিলে আল্লাহ দিবে, ঠিক না? তুমি কিন্তু তুমি এমন বাবা, রে বাবা, ওর উপর যেমন মনে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক বোঝা যাচ্ছে যেমন আপনি বাপ আপনি মা, কিন্তু যেমন আপনি জুলুম করছেন। অতএব মা বাপকেও সন্তানদের হক আদায় করতে হবে, আর সন্তানদেরকে তো মা বাবার হক আদায় করতেই হবে, এটা তো সবাই জানে, ঠিক না? আল্লাহ আমাদের সকলকে সবার হক নিয়মতান্ত্রিক আদায় করার তৌফিক দান করুন। আমিন। মা বাবার হক আদায় করার তৌফিক দিন। আমিন। বাচ্চাদের হক আদায় করার তৌফিক দিন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখেরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌসবাসীদের অন্তর্ভুক্ত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আনফানা বিমা আল্লামতানা ওয়াআল্লিমনা মা ইয়ানফাউনা ওয়াজিদনা ইলমান তানফাউনা বিহ। اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين اللهم لا تشمت بنا أعداء ولا حاسدين اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين